আজও বুঝিনি, ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি। দূরে তবু দূরে সরে থাকতে পারিনি, কাছে এসে কেন কাছে আসতে পারিনি। আমি আজও বুঝিনি, আমি আজও বুঝিনি, তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি। ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি। গানে কবিতায় তোমাকে খোঁজে মন, তবু হায় তুমি দাও না ধরা। ও বারে বারে কথা থেমে যায়, আরো একাই জীবন মনে হয় থাকি দেশে হারা। মনের অনুরাগে বাজে কোন রাগিনী, কাছে এসে কেন কাছে আসতে পারিনি। আমি আজও বুঝিনি, আমি আজও বুঝিনি, তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি। ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি। কমে না তবু ভালোবাসা, ও মেঘে মেঘে ঢাকা দু চোখে আশা রোদ ওঠে না, কাটে না ধোয়া ধোয়া কুয়াশা। বুকে ব্যথা দাগে লেখো এ কোন কাহিনী, কাছে এসে কেন কাছে আসতে পারিনি। আমি আজও বুঝিনি, আমি আজও বুঝিনি, তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি। ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি।